তাহলে ফাস্তামিউ শোনো নয়, মনোযোগ সহকারে শোনো, শুধু শোনো নয়, শোনা হয় এগুলো শুনছো, হ্যাঁ হ্যাঁ শুনছি তুমি বলো, ও কথা বলছে আমি তো শুনছি, হ্যাঁ হ্যাঁ শুনছি তুমি বলো, তার মানে কি সে শোনায়? মনোযোগ সহকারে শোনা নয়, মনোযোগ সহকারে শুনতে হলে মন দিয়ে শুনতে হবে। আর তার সঙ্গে আলো বাহান সেতু, তাও তাকে করে বলছেন বাহান সেতু, চুপ থাকো চুপ থাকো, তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। মন কথা কি বলতে কোন দিকে চলে গেলাম? মহিলারা হয়তো আমাকে খারাপ ভাববেন যে শুধুন আমাদেরকে গাচ্ছেন। যাই হোক, আপনারা ভেবে দেখবেন যে আপনাদের মধ্যে গল্প গুজব হয় কিনা, গল্প গুজব করবেন না। আধ ঘন্টা সময়ের জন্য এসেছেন, আল্লাহ রসুলের কথা শুনুন, যখন আমার কথা শেষ হয়ে যাবে তখন আপনারা কথা বলুন, খেতে খেতে কথা বলুন, অবশ্য খেতে খেতে কথা বলে খাবার কম পাবেন, যাই হোক তখন দেখতে চেষ্টা করে। তো মোট কথা হচ্ছে যে বাড়িতে বসেও আপনি তসবিহ পাঠ করতে পারেন, বাড়িতে বসে তসবিহ পাঠ করবেন, রাঁধতে রাঁধতে তসবিহ পাঠ করুন। ছেলেরা যে ছেলেটা রান্না করে, ছেলেরাও রান্না করছে, মেয়েরাই রান্না করে না, ছেলেরাও রান্না করে। তো আপনারাও যদি রাঁধতে রাঁধতে তসবিহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বিশেষ করে এই দিনগুলো এই দশটা দিন কাজে লাগাতে হবে। মসজিদে গেলেন, বিশেষ করে মসজিদ তো আল্লাহ জিতে যায় না, সেই সব বেশি মনে পড়বে আল্লাহকে, সেখানে আপনি বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে পড়বেন। কেন জোরে জোরে পড়বেন? যাতে করে আপনার শুনে আরেকজনের মনে পড়ে এবং করতে লাগে। কারণ অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ গাফেল, নিজের ধান্দা নিজের চিন্তা, পারিপার্শ্বিক অবস্থা, টিভি অমক তমক, এই মোবাইল হয়তো আরো ব্যস্ত বেড়ে গেছে, মানুষের দেখবেন কথা মনে থাকে না। কেন? বেশি যোগাযোগ আর বেশি ব্যস্ততা, আর তার জন্যে আপনার কি হয়েছে? গাফিলতি বেড়েছে। এই জন্য যদি কেউ কোনো মানুষ কোনো আল্লাহর বান্দা জোরে জোরে তকবীর পড়ে, তো তকবীর শুনে আমি গাফিল ছিলাম, তকবীর করতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার, তাতে আমার স্বভাব, তাই না? সুতরাং জোরে জোরে পড়বেন। এই দিনগুলির মধ্যে আরাফার কোরবানির দিন রয়েছে, এই দশ দিনের ভেতরেই আরাফার দিন, কোরবানির দিন, আরাফাতের বুঝি পড়ে। এগুলির মধ্যে কোরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে, কোরবানি জবাই করা হজ করার মতো বড় আমল রয়েছে, অর্থাৎ এই দিনগুলির আমল জেহাদ থেকে উত্তম বলা হয়েছে। অথচ আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম যে আল্লাহর রাসূল কোন আমল সর্বোত্তম, সবচেয়ে কোন আমল বেশি ভালো, তিনি জবাব দিলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান বিল্লাহ, তারপরে কি আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ বিরাট আমল। আর তার থেকেও এই দিনগুলিতে আল্লাহ ইবাদত করবেন, ঘরে বসে তাসবিহ তাহরীম করবেন, আপনার জিহাদ থেকেও বেশি সওয়াব হবে। তার মানে এই নয় যদি আজকের দিনে জিহাদ চলে আসে তো জিহাদ ফরজ হয়ে যাবে, তাই না? জিহাদ ছেড়ে দিয়ে আপনি ঘরে বসে পড়বেন তখন চলবে না, এটা সাময়িক ব্যাপার। নামাজ শ্রেষ্ঠ, নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করবেন না, সময় যখন আসবে তখন তাসবিহ তাহরীম উত্তম জিহাদ থেকে, আবার সময় যখন আসবে তখন সব থেকে শ্রেষ্ঠ আমল হবে জিহাদ। সুতরাং সেই অনুপাতে আপনাকে আমল করতে হবে। সুতরাং এই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, মৌলিক ইবাদত, আমাদের ইবাদত তো বহু রকমের আছে, তার থেকে কিছু ইবাদত আছে হচ্ছে মূল মৌলিক, কি কি? এই দিনগুলিতে নামাজ রয়েছে, নামাজ তো সব দিনই আছে, তাই না? রোজা রয়েছে, এই দিনগুলিতে রোজা রয়েছে, একটু আগে বলে দিন পরে আমার বলা যাবে কিনা, এই নয় দিনের সমস্ত দিনগুলি রোজা রাখা মুস্তাহাব। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফাত দিনের রোজা, আরাফাতের দিনের রোজা সব থেকে গুরুত্বপূর্ণ। এতে কি হয়? একেবারে দুই বছরে গোনা মাফ হয়ে যাবে, আগাম এক বছরে মাফ হয়ে যাবে, আর পিছিয়ে এক বছরে আল্লাহ ছোটখাটো পাপ, সেই পাপ গুলো আল্লাহ মোচন করে দেবেন এই রোজা রাখলে, আর আপনাদের রোজা রাখলে। আর আমার কথা কি করছে? আগামী সোমবার 9 তারিখে, অতএব রবিবার দিন গত করে রাত্রে ফজরের সময়, ফজরের আগে সেহরি খাবেন, সেহরির সময় সেহরি খাবেন, সোমবার রোজা রাখবেন। এই সোমবারটা রোজা রাখলে আপনার আগেকার এক বছরের আর পিছিয়ে সামনেকার, মানে পিছিয়েকার এক বছরের আর সামনেকার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বাংলাদেশের লোকরা কোন দিনে রোজা রাখবে? আরাফার দিন, এখানে মক্কায় সোমবার হচ্ছে, আর বাংলাদেশে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার আমাদের ঈদ হচ্ছে। এখন আমরা সৌদি আরব হিসাবে রোজা রাখবো না বাংলাদেশ হিসাবে রোজা রাখবো? ঈদ কবে করবেন? বাংলাদেশ হিসাবে করবেন না সৌদি হিসাবে করবেন? যদি ঈদ বাংলাদেশের হিসাবে হয় তো আরাফাত বাংলাদেশের হিসাবে হবে। বল তা কি করে হয়? আরাফাত এখানে হয়ে যাবে, তারপরে একদিন পরে আরাফাত হবে, তো অসুবিধা কি আছে? সবে কত কোন সময় হয় বলুন? আমেরিকাতে দিন ১২টা আর বাংলাদেশে রাত ১২টা, তো বাংলাদেশে যদি সবে কদর হয় তো আমেরিকাতে কখন হবে? এই দুটো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা সওয়াব দেবেন, তিনি ওয়াদা করেছেন, তিনি তিন দিন চার দিন আরাফাত করতে পারেন, সমস্যা কি আছে? সব দেবেন, সবাই কদর সারা বিশ্বে করতে পারেন। শুধু একই রাতে একই সময়ে কিভাবে হবে সেটা আমাদের ব্রেনে না ধরলেও আল্লাহ তাআলা যখন সওয়াব দেবেন তখন আমরা আমাদের দেশ হিসাবে, আমাদের চাঁদ হিসাবে ঈদ করব, আমাদের চাঁদ হিসাবে আরাফাত করব। তবু যেহেতু একটা সন্দেহ রয়েছে যে আরাফাতের দিনে হাজিরা যেদিন দোয়া করবে, হাজিরা যেদিন আরাফাতে যাবে, সেই দিনই কি আমাদের রোজা রাখা, সেই দিনই কি আমাদের দোয়া করা ঠিক নয়? যদি এই সন্দেহ থাকে তাহলে আপনি এক কাজ করেন, যেহেতু এই দিনগুলো সব দিনগুলোই রোজা রাখা মুস্তাহাব, আপনি এক কাজ করুন, করতে পারেন যেদিনে মক্কায় আরাফাত হয় সেদিনে রোজা রাখুন, আর আপনার দেশে পরের দিনও রোজা রাখুন, কোনো সমস্যা নেই, মিটে গেল সন্দেহ, চলে গেল দুদিন তিন দিন যতদিন পারেন নদিন রোজা রাখতে পারেন। সুতরাং এইভাবে আপনি রোজা রাখতে পারেন। জিহাদ যদি ফরজ হয় তাহলে জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, তখন কিন্তু কোরআন তেলাওয়াত তসবিহ ইত্যাদি শ্রেষ্ঠ হতে পারে না। যদিও বা এই জিহাদ মাসের ১০ তারিখে হয়, যেমন কোরআন তেলাওয়াত শেষ ভালো নাকি তসবিহ তাহলিল ভালো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন, আপনি কোরআন পড়তে জানেন তো, কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন তেলাওয়াতের স্বভাব বেশি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার স্বভাব বেশি? কোরআন তেলাওয়াতের স্বভাব বেশি, কিন্তু এমন জায়গা আছে যেখানে কোরআন তেলাওয়াত করাই যাবে না, সেখানে তসবিহ পড়তে হবে। কোন জায়গা? এবার সিজদাতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বান্দার সিজদা যখন চায় তখন সব থেকে বেশি নিকটবর্তী হন, সুতরাং তোমরা দোয়া করো, শেষ মহল করে চাও। এখন সমস্যা হলো যে কিছু চাওয়া কিছু দোয়া কোরআনের আয়াত, যেমন আপনারা আন্তরিক দুনিয়া হাসান তারপর আজাদ না, এসবগুলো কোরআনের আয়াত, এইগুলো করা যাবে না যাবে না, এগুলো করা যাবে কারণ এগুলো আপনি দোয়া হিসেবে করছেন, তেলাওয়াত হিসেবে করছেন না, আপনি দোয়া হিসেবে করছেন, অতএব এগুলো আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, এগুলো করাতে কোনো সমস্যা নেই। এই দিনগুলি যখন আমাদের সামনে এসেছে, আজ বোধহয় কত তারিখ? আজকে ৬ দিন, ৬ তারিখ, ৬ দিন পার হয়ে গেল, তবুও যদি পারেন আসুন, ৪ দিন বাকি আছে, আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরে তওবা করুন, আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরে তওবা করুন। বিশুদ্ধ অন্তরে তওবা করুন মানে ওই যে কোমর পানি তুলে ফেলার আগে বিড়ালটাকে তুলে ফেলে, বিড়ালটাকে না তুলে কোমর পানি তুলে লাভ আছে না? বিশুদ্ধ অন্তরে তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ যে সকল পাপ করেছি, যে সকল গাফিলতি করেছি তুমি মাফ করে দাও যেন আমার দ্বিতীয়বার আর পাপ না হয়। এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে দৃঢ় সংকল্প হন যে না কটা দিন আছে নাম ফেরাত করবো, তেলাওয়াত করবো, তাসবিহ, বিশেষ করে এই দিনে এই দিনগুলোরই সৌন্দর্য হচ্ছে, বিশেষ করে ঈদের দিনের সৌন্দর্য কি তাকবীর, আল্লাহ আকবার আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ। জুমহাজের চাঁদ দেখা গেলে কোরবানি দেওয়ার নিয়ম থাকলে নখ চুল ইত্যাদি কাটবেন না। আপনি কোরবানি দেওয়ার নিয়ম করেছেন, হাজিদের কথা বলছি না, যারা হজরতে যাবেন না গেছেন তাদের কথা বলছি না, যারা বাড়িতে আছেন কোরবানি দেবেন, তারা চাঁদ দেখার পরে জুলহজ্জের প্রথম তারিখ থেকে নিয়ে কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটবেন না। কে বাড়িতে আপনি যদি মালিক হন, বাড়ির গার্জেন আপনি, আপনি কোরবানি দেবেন, আপনি আপনার জন্য নখ চুল কাটা জায়েজ না, বাকি আপনার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে হ্যাঁ এরা কাটবে না, এরা পারবে, এদের কোনো সমস্যা নেই। এই নিষেধাজ্ঞা শুধু আপনার উপরে, আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির স্ত্রী ইত্যাদি তাদের কোন নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জুলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, তখন সে যেন কোরবানি না করা পর্যন্ত তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। অন্যায় বর্ণনায় বলেন, সে যেন তার মরা বা ফাটা চামড়া, অনেক সময় দেখবেন মানুষের যে পায়ের চামড়া ফেলে যায় না, খোটা অভ্যাস থাকে, যেমন নাক খোটা অভ্যাস থাকে তেমনি পায়ের চামড়া খোটা বা ছেঁড়া অভ্যাস আছে, এটাও করা যাবে না। তবে এমন চামড়া যে ঝুলে গেছে আর চলতে গেলে পায়ে লাগছে, কিংবা বিছানায় পা সরালিয়ে লাগছে, কিংবা এমন নখ কেটে গেছে কোন কাজ করতে গিয়ে নখটা ফেটে গেছে, সেই নখটা সামান্য কিছু ধরতে গেলেই লাগছে, এই যে এই নখটা বা এই চামড়াটা কেটে ফেলা দোষ নেই, যেহেতু আপনার কষ্ট হচ্ছে, আল্লাহ কষ্ট দিতে চান না, আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না, সুতরাং আপনি এটা আপনি কেটে ফেলে দেন, কোনো সমস্যা নেই। হুজুর এটা করতে হবে কেন? এই জন্য যে এখন দিনগুলো কিসের দিন? হজের দিন। এই হজের দিনে বহু মানুষ, পৃথিবীর বহু মানুষ এখন বর্তমানে বাইরে থেকে প্রায় 17 লাখ মানুষ এসে গেছে বাইরে থেকে, সরকারি হিসাব মতো 17 লাখ মানুষ এসে গেছে, বাকি লোকের ভিতর থেকে এখন যেতেই আছে, তারা যখন যাবে বলা হয় 40 লাখ পর্যন্ত লোক হয়। এতগুলো লোক তারা এই দিনগুলোতে নখ চুল কাটবে না, তাই না? কখন কাটবে? কোরবানি করার পর। এই জন্য তাদের সাথে সাথ তাদের মতো হওয়ার জন্য আমরা সারা বিশ্বের মুসলমানরা, বিশেষ করে যারা কোরবানি দেওয়ার নিয়ে, তারা কোরবানি হজের সাথে সাথ রয়েছে, হজে যেমন কোরবানি আছে এরকম কোরবানি বিধি বিধান আমাদের বাড়িতে থেকেও আছে। এই জন্যই আমাদেরও নিষেধ করা হয়েছে যেন আমরা আমাদের চুল স্পর্শ না করি বা না কাটি, নখ না কাটি, চামড়া না কাটি ইত্যাদি। অবশ্য পার্থক্য আছে, মোহরেমরা যারা ইহরাম বাঁধে তারা খুশবু ব্যবহার করতে পারত না, তাই না? কিন্তু আমরা যারা বাড়িতে থাকি কোরবানি দেবো, তারা কি খুশবু ব্যবহার করতে পারবে? তারা পারে, তাদের সমস্যা নেই। কিন্তু কেবল সামান্য কিছু মানে সামঞ্জস্য বজায় রাখার জন্য হয়তো বা এটা করার চেষ্টা থাকি, আল্লাহ জানে। হ্যাঁ, এই দিনগুলিতে বেশি বেশি জিকির করুন, যেমন আমি বললাম, কারণ আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমাল্লাহি ফি আইয়ামিন।